পাতনিয়া সোনা পানিয়া তু পৌল মাসর ফুল পৌল মাসর ফুল কি কহল ততে দবল তো রূপ রাই যার মূল লো রূপ রাই যার মূল ঝুমুরু ঝুমুরু চালিরে তোহর নুপুর নুয়া সুর ঠুমুরু ঠুমুরু অঙ্কা বঙ্কা চালি মারি দিয়ে প্রেম সর রূপা কনিয়া সুনা পানিয়া তু বৌল মাসর ফুল লো বৌল মাসর ফুল কি কহল ততে দবল তো রূপ রাই যার মূল লো রূপ রাই যার মূল তোতে দেখি ইন্দ্রধনু ফগুণরে হসি দিয়ে ফুল হুয়ে ঋতুমতি তোতে যেবে চাহি দিয়ে তোতে দেখি ইন্দ্রধনু ফগুণরে হসি দিয়ে ফুল হুয়ে ঋতুমতি তোতে যেবে চাহি দিয়ে ঘুমুরু ঘুমুরু কপতি গায়ল সঞ্জ বেড়ে তোতে দেখি ছ ঋতু চাক তোরি পাখরে সতে কি যাইছি লাগি রূপা কনিয়া সুনা পানিয়া তু বৌল মাসর ফুল লো বৌল মাসর ফুল কি কহল ততে দবল তো রূপ রাই যার মূল লো রূপ রাই যার মূল মন কহে আসিবু কি মো ঘরকু বধু সাজি উজাগরে রহন্তি মু তো প্রেমরে ভিজি ভিজি মন কহে আসিবু কি মো ঘরকু বধু সাজি উজাগরে রহন্তি মু তো প্রেমরে ভিজি ভিজি টাপুরু সহর সারাল তোড়ি উড়ি গলে ফুসুরু ফসর হেলে কে তো পাইনি লাগি ছাতি তলে রূপা কনিয়া সুনা পানিয়া তু বৌল মাসর ফুল লো বৌল মাসর ফুল কি কহল ততে দবল তো রূপ রাই যার মূল লো রূপ রাই যার মূল